وعليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের আলোচনায় আমরা পুরুষের সাজসজ্জা ও পরিচ্ছন্নতার একটা দিক নিয়ে আলোচনা করব, আর তা হল দাঁত। দাঁত এক অমূল্য সম্পদ মানুষের জন্য। দাঁতের যে কি মান, দাঁতের যে কি কদর, যার দাঁত নেই সে জানে। সুতরাং দাঁত থাকতে দাঁতের কদর করা উচিত প্রত্যেকের। ইসলামে সেই কদরে রয়েছে বিভিন্ন আদব। খাবার পর দাঁতে লেগে থাকা অবশিষ্ট খাদ্যাংশ খেলাল করে ছাড়িয়ে ফেলতে হয়, এটাও ইসলাম শিখিয়েছে। তাতে কি হয়, দাঁত পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়, এবং দাঁতের গোড়াতে খাদ্যাংশ থেকে গিয়ে পচে গিয়ে যেন কোন রোগ ইত্যাদি সৃষ্টি না হয় বা দুর্গন্ধ না হয়। দুর্গন্ধ হলে আপনার পাশের মানুষ কষ্ট পাবে, বিশেষ করে নামাজে দাঁড়ালে বা বাড়িতে আপনজন আত্মীয় স্বজন কষ্ট পাবে। এই জন্য খেলাল করতে শরীয়তে নির্দেশ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলালকারীদের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, হাব্বাজাল মুতাখাল্লিলুনা মিন উম্মতি, আমার উম্মতে যারা খেলালকারী তারা প্রশংসনীয়, তারা উত্তম, তারা শ্রেষ্ঠ লোক। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তারকুল খিলালি ইউহিনুল আসনান, যদি খেলাল কেউ ত্যাগ করে, খেলাল না করে, তাহলে তার দাঁত দুর্বল হয়ে যায়। তার দাঁতের গোড়া দুর্বল হয়ে যায় মানে দাঁত দুর্বল হয়ে যায়। এই জন্য খেলাল করা শরীয়তের একটা বিধান। দু নম্বর, দাঁত আপনি পরিষ্কার করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করবেন দাঁত। কথিত আছে যে এই জগতে সর্বপ্রথম দাঁত পরিষ্কার জন্য দাঁতন ব্যবহার করেছেন কে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারেই বহু পরিচ্ছন্নতার কথা বর্ণিত হয়ে থাকে, এমনকি মুসলমানিও যেটা আমাদের খাতনা বলা হয় ইত্যাদি সব তিনি প্রথম থেকে শুরু করেন। প্রত্যেক উজুর আগে, উজু না করলেও নামাজের আগে, কোরআন তেলাওয়াতের আগে, ঘুম থেকে জেগে উঠে, বাইরে থেকে নিজের ঘরে প্রবেশ করে, মুখ দুর্গন্ধময় অথবা দাঁত হলুদ বর্ণ হলে দাঁতন করা সুন্নত। দাঁতন করা কখন কখন সুন্নত হলো তাহলে? উজুর আগে, উজুর আগে কিংবা নামাজের আগে। উজুর আগে করলে নামাজের আগে করা লাগবে না, উজু না করতে হলে নামাজের আগে একবার দাঁতন করে নেওয়া সুন্নত। আচ্ছা হুজুর, এই দাঁতন করে যে ময়লাটা বের হয় সে ময়লাটা ফেলবো না কিনে নেব, আপনাদের কি মনে হয়? যে ময়লাটা দাঁতন করে হচ্ছে, আমার দাঁতে যে লেগে থাকে, এই যে দাঁতের গোড়াতে যে ময়লা, এই ময়লাটা নিশ্চয়ই দুর্গন্ধ আছে তাই না? এটা কি খাওয়া যাবে? আপনি বলবেন মাত্র দাঁতে লেগেই আছে, আপনি সবসময় থুতু গিলছেন, সুতরাং এইভাবে ছাড়িয়ে নিয়ে গিলে নিলে কি অসুবিধা? আমরা মনে করি এটা আমাদের আমাদের কাছে খারাপ, কিন্তু আপনারা সৌদি আরবে দেখবেন যে তারা মসজিদের ভিতরে দাঁতন করতেই আছে, করতেই আছে, এমনকি খোদবা চলছে, খোদবার সময়ও দাঁতন করছে। খোদবার সময় দাঁতন করা যাবে না, কিন্তু খোদবা চলছে আর দাঁতন চলছে। আর যে দাঁত ঘষছে, দাঁত পরিষ্কার, মুখ পরিষ্কার করছে, আর সেইগুলো গিলে নিচ্ছে, জানি না এগুলো হয়তো আপনি বলবেন যে আপনার দাঁতে লেগে থাকা, আপনি তো গিলছেন, অতএব ছাড়িয়ে গেলে হয়তো সমস্যা কি, সেটা আপনার রুচির ব্যাপার। এখানে হাদিস কোরআনে আমি বলবো না যে এটা হারাম, বরং এক একজনের এক এক রকম রুচি হয়, রুচি আছে। হ্যাঁ, অনেকে থুতু ফেলে, যেমন আপনার নাকের নাক থেকে যে পানি বা ইয়ে ঝরে, যাকে পোঁটা বলা হয়, সেটা অনেক সময় যদি আপনি ফেলে দেন বাইরে চলে আসে, সেটা কি খাবেন আপনি? এভাবে নিয়ে খাবেন? খাবেন না। কিন্তু অনেকে এভাবে টেনে নিয়ে গিলে নেয়, তখন কি সমস্যা আছে? তখন তো কেউ সমস্যা বলে না। ভিতর থেকে যখন গিলে নেওয়া হয় তখন কেউ সমস্যা বলে না, কিন্তু বাইরে চলে এলে সেটাকে নিয়ে যদি কেউ খায় তো বলবেন লোকটা পাগল, তাই না? তো ঠিক এইরকমই আপনার দাঁতের ব্যাপারটা, আপনার যদি রুচি হয় তো আপনি গিলে নেন, শরীয়তে আপনাকে হারাম বলছে না। বেশ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউলা আনা শুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসিওয়াকি ইনদা কুল্লি সালাহ। যদি আমি এটা উম্মতের জন্য ভারী মনে না করতাম, কষ্টকর মনে না করতাম, তাহলে বলতাম যে এশার নামাজকে দেরি করে পড়ো। কতক্ষণ পর্যন্ত? অর্ধেক রাত পর্যন্ত দেরি করে পড়ো, রাত ১২টার আগে পর্যন্ত আমি বলতাম যে নামাজটা অপেক্ষা করে পড়ো। কিন্তু কষ্টকর, সারাদিন বেচারি মেহনত করে আসবে, এসে যদি আবার নামাজ এমনিতে এশার সময়েই মোনাফেকরা আসে না, এশার নামাজ বড় ভারী, তাই না? আবার যদি বলা হয় যে রাত ১১টা ১২টায় জামাত হবে, তাহলে তো হলো, লোকে তো ঘুমিয়ে যাবে। তাহলে ফজরের জামাতে এমনি লোক হয় না, তারপরে আবার এই যে বিশাল কষ্ট। এই জন্য এশার নামাজটা কখন পড়তে বলা হয়েছে? যখন পশ্চিম আকাশে লাল আভা, সূর্যের লাল আভা দূর হয়ে যাবে, তখন এশার সময় হবে। মোটামুটি মাগরিবের আজান থেকে নিয়ে দেড় ঘন্টা, তাই না? তার মধ্যেই এশার সময় এসে যাবে। এটা শুধু উম্মতের আসান করার জন্য। আর একটা জিনিস, যদি কষ্টকর মনে না করতাম, তাহলে আমি বলতাম যেন প্রত্যেক নামাজের সময়ে সে দাঁতন করে, দাঁতন করে মুখটা পরিষ্কার করে। এটা হচ্ছে বুখারী মুসলিমের হাদিস। তিনি আরো বলেছেন, লাউলানা শোক্কা আলা উম্মতি ইলা ফারাজতু আলাইহিম সিওয়াক। যদি আমি কষ্টকর না মনে করতাম উম্মতের জন্য, তাহলে আমি দাঁতন করাকে ফরজ করতাম। আর প্রত্যেক উজুর সাথে আর অর্ধেক রাত পর্যন্ত এশার নামাজকে পিছিয়ে পড়তে বলতাম। তাহলে বোঝা গেল দাঁতে দাঁতন করার গুরুত্ব কতটুকু। কারণ আপনি নিশ্চয়ই জানেন, যদি দাঁতন না করে এমন লোক আপনার পাশে এসে দাঁড়ায় তো আপনার অবস্থা কি হয়? যেমন জুমার দিনে গোসল কি করা হয়েছিল? জুমার দিনে গোসল ওয়াজেব বলা হয়েছে। অবশ্য ওয়াজেব না সুন্নতে মুয়াক্কাদা, এ নিয়ে মতভেদ আছে। তো যারা ওয়াজেব বলছেন তারা কেন বলছেন, কেন ওয়াজেব হলো? যেহেতু লোকেরা নামাজ পড়তে আসত, আর একটা যদি গানামের লোক থাকে, তাহলে মসজিদে যদি একটা গানামের লোক আসে তো মসজিদটা কি অবস্থা হয়? গোটা মসজিদটা মনে হয় যেন গানামের খুমার, বা আমাদের দেশে বলে গোয়াল বা বাথান, যাই হোক। তাহলে যদি এইভাবে গোটা মসজিদটা, মনে করুন ১৫০ মুসল্লি আছে, ১৫০ মুসল্লির মধ্যে যদি ৫০ জন গানামওয়ালা হয়, আর তখনকার যুগে বুঝতেই পারছেন গানামওয়ালাই বেশি, চাষি বেশি, তো গানামওয়ালা চাষি যদি এসে মসজিদটা পরিপূর্ণ করে দেয়, গোসল না করে আসে, তাহলে চাষির গায়ে ঘাম, আর গানামওয়ালার দেহে বা কাপড়ে কি থাকবে? গানামের গন্ধ। গানাম মানে অনেক আবার বুঝবে না, বাইরের লোক যারা শুনবে, গানাম মানে ছাগল ভেড়া, বিশেষ করে ছাগলের থেকে ভেড়ার গন্ধ বেশি, দুর্গন্ধ, খুবই দুর্গন্ধ, বিকট দুর্গন্ধ, তীব্র গন্ধ। এবার যদি মসজিদে বিশেষ করে শীতের দিন হয় আর জানলা দরজা বন্ধ থাকে, আর সেই গ্যাস যদি ছড়াতে থাকে, তো বলুন তো মসজিদটা কি হবে? মসজিদটার অবস্থা এত দুর্গন্ধ হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা গোসল করে এসো, গোসল করা প্রত্যেকের জন্য ওয়াজিব। এই জন্য ঈদের দিন গোসল করতে বলা হয়েছে। এখানে যদিও স্পষ্ট হাদিস নেই, কিন্তু সাহাবারা গোসল করতেন। তারপরে আতর মাখতে বলা হয়েছে, জুমার দিনে আতর মেখে ব্যবহার করতে বলা হয়েছে, এবং দাঁতনও করতে বলা হয়েছে। কিসের জন্য? এই সবের জন্য যে আপনি সমাজে আসছেন, আর সমাজে আসলে পরে আপনাকে লোকে যেন খারাপ না বলে, খারাপ না ভাবে। এক হচ্ছে সমাজ, বাইরের সমাজ, সেখানে সাজগোজ পরিষ্কার পরিচ্ছন্ন করা আপনার জন্য হচ্ছে মুস্তাহাব বা ওয়াজিব। আর এক হচ্ছে ভিতরের সমাজ বলতে আপনারা স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী যখন থাকবেন, তখন যেন স্বামী স্ত্রীর কাছ থেকে কিংবা স্ত্রী স্বামীর কাছ থেকে কোন রকমের দুর্গন্ধ না পায়। সে ব্যবস্থা ইসলামে আছে, আপনারা বিভিন্ন জায়গায় আলোচনা শুনেছেন যে স্বামী নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, তেমনি স্ত্রীও নিজেকে সুগন্ধিত, সুগন্ধিতা বা সুবাসিতা করে রাখবে। এমনকি তাদের পিরিয়ডের পর বলা হয়েছে তারা সেন্ট ব্যবহার করবে সেই জায়গায় যে জায়গা থেকে দুর্গন্ধ বের হওয়ার আশঙ্কা আছে। সুতরাং ইসলাম আমাদের খুবই সর্বাঙ্গ সুন্দর ধর্ম। এই ধর্মে, এই দিনে আছে যে সমাজে গিয়ে যেন মানুষ ছোট না হয়, তাকে যেন কেউ ছোট না করে, তাকে যেন কেউ তুচ্ছ না করে, গন্ধের জন্য তার পাশে দাঁড়ায় না, অনেকে আপনারা জানেন পাশে দাঁড়াতে চায় না, বিশেষ করে এই গানামওয়ালা বিশেষ করে যে মাছ ব্যবসায়ী দেখেছেন, যে মাছের দোকানওয়ালা যখন মসজিদে আসে আল্লাহ আকবার, গোটা মসজিদটা যেন মাছের দোকান হয়ে যায়, তীব্র গন্ধ, মাছের গন্ধ ভারী তীব্র। তো এই জন্যই বলা হয়েছে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসো। আর কোরআনে আল্লাহ তাআলা হুকুমই দিয়েছেন, ইয়া বানি আদামা খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক মসজিদের সময়, প্রত্যেক নামাজের সময় তোমরা সৌন্দর্য অবলম্বন করো, সুন্দর সেজে এসো। তার মানে এই নয় যে পোঁটা লাগার রুমাল আর ডালপাতা তালপাতার ডালি মাথায়, না না, সুন্দর যাতে হয় সেই জিনিস পরে আসবে। মোট কথা, সাহাবি জায়েদ বিন খালিদ জোহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজ পড়তে হাজির হতেন, আর তার দাঁতনকে কলমের মতো তার কানে গুঁজে রাখতেন। কেন গুঁজে রাখতেন? যে নামাজে দাঁড়াবার সময় তিনি দাঁতন করে পুনরায় কানে গুঁজে দিতেন। তাহলে বোঝা গেল কি, যে নামাজে দাঁড়াবার সময় যদি দাঁতন করা হয় তাহলে সেটা থুতু ফেলার জায়গা আছে? নেই। অতএব ওটাকে গেলা যাবে। এটা আবু দাউদ তিরমিজির হাদিস। মুসলিমের প্রকৃতিগত কর্মসমূহের একটি হল মিসওয়াক করা বা মুখ সাফ করা। একথা আমরা আগেই বলেছি যে প্রকৃতিগত সুন্নত কয়টা? দশটা। তার মধ্যে একটা হল দাঁতন করা। বিশেষ করে জুমার দিন গোসল ও দাঁতন করা এবং আতর ব্যবহার করা কর্তব্য। ইসলামের একটা সুশৃঙ্খল সমাজ এবং পরিচ্ছন্ন সমাজের জন্য, আর আমরা জানি যে আমাদের পবিত্রতা ও পরিচ্ছন্নতা হচ্ছে অর্ধেক ইমান। সুতরাং ইসলামের গুরুত্ব দেওয়া হয়েছে। আহমদ বুখারী মুসলিম ইত্যাদি হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না হাযা ইয়াউমুন জাআলাহুল্লাহু ঈদান লিল মুসলিমিন। এই দিন, এই জুমার দিনকে আল্লাহ তাআলা মুসলিমদের জন্য ঈদ বানিয়েছেন, যা সাপ্তাহিক ঈদ। একদল বলছে, ওয়াহাবিরা বলে দুই ঈদ ছাড়া কোন ঈদ নাই, যে জুমার দিন ঈদ, তাহলে পরে তৃতীয় ঈদ কেন হবে না, তাহলে নবী দিবস ঈদ হবে না কেন? তো জুমার দিন যদি ঈদ শরীয়ত বলে তাহলে মানলাম যে হ্যাঁ, তৃতীয় ঈদ, এটা ওটা হচ্ছে বাৎসরিক ঈদ, এটা হচ্ছে সাপ্তাহিক ঈদ, আর তোমাদের নবী দিবস যে বাৎসরিক ঈদ তার দলিল কি? তখন এবার এখান থেকে ওখান থেকে কি আর কি দলিল নিয়ে এসে, জাল দলিল, এ কাগজ সে কাগজ, নকল দলিল নিয়ে এসে তারা পেশ করে। মোট কথা, জুমার দিন যে ঈদ তার দলিল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা জুমার দিনকে তোমাদের জন্য ঈদ করেছেন, ফামান জা আইলাল জুমআতি ফালিয়াগতাসিল। সুতরাং যে ব্যক্তি জুমা পড়তে আসবে সে যেন গোসল করে। এই জন্যই বলা হয় যে ঈদের দিনেও গোসল করতে হবে। দেখেন যে ঈদ করেছেন জুমাকে, অতএব যেন জুমার জন্য গোসল করে। তাহলে ঈদের দিনে গোসল করা কি হল, সেটাও বিধেয় হল। ওয়াইন খান আতিবুন ফালিয়ামাসমিনহু, যদি ঘরে সেন্ট থাকে, আতর থাকে, তাহলে তার জন্য ব্যবহার করে। না থাকে তো মহিলার সেন্ট যেন, ঘরেরও সেন্ট যেন ব্যবহার করে। আর যদি না থাকে তো পানি ব্যবহার করে। তার পানি হচ্ছে কি, তোমার যে জায়গায় দুর্গন্ধ আছে সেই জায়গা পানি দিয়ে ধুয়ে দাও। তোমার কাছ থেকে সুগন্ধ না পাওয়া যাক, কিন্তু কমসে কম দুর্গন্ধ যেন না পাওয়া যায়। ওয়া আলাইকুম বিসওয়াক, আর তোমরা দাঁতন করো, নিয়মিত দাঁতন করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমিরতু বিসওয়াকি হাত্তা খাশিতু আন আদরাদ, আমাকে দাঁতন করতে এমন আদেশ করা হয়েছে, জিব্রিল আমাকে বারবার দাঁতন করতে বলছেন, শেষকালে আমি ভয় করলাম যে আমার দাঁত ঝরে যাবে, দাঁতন করতে করতে আমার দাঁত ঝরে যাবে। এটা হচ্ছে সিলসিলা সহিহাতে আছে, 1556 নম্বর হাদিসে। আর এক হাদিসে আছে, উমিরতু বিসওয়াকি হাত্তা খাশিতু ইউক্তাবা আলাই, আমাকে দাঁতন করতে আদেশ করা হয়েছে, শেষ পর্যন্ত আমার আশঙ্কা হল যে এটা আমার উপরে ফরজ করা হয়ে যাবে, যে আমাকে আল্লাহ তাআলা বলবেন যে তোমার উপরে দাঁতন করা ফরজ হয়ে গেল। বাড়িতে প্রবেশ করা মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে যে কাজ করতেন তা হল দাঁতন। বাড়িতে ঢুকে, কেন, বাড়িতে কে আছে, সেখানে একটা সমাজ, সেটা হচ্ছে পারিবারিক সমাজ, সেখানে স্ত্রীরা আছে, স্ত্রীদের কাছে যেতে হলে নিজেকে পরিচ্ছন্ন করে যেতে হবে, প্রথমেই দাঁতন করতেন। তাহাজ্জুদ পড়তে উঠলে তিনি দাঁতন করে দাঁত মাজতেন, আবার রাত্রের অন্যান্য সময়ে যখন জেগে উঠতেন তখনও মিসওয়াক করতেন। আর এই জন্যই রাত্রে শোবার সময় সিথানে দাঁতন রেখে নিতেন, বালিশের কাছে দাঁতন রেখে নিয়ে শুতেন। দাঁতন তিনি এত ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসসিওয়াকু মাথারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লির রাহ, দাঁতন করাই রয়েছে মুখের পবিত্রতা পরিচ্ছন্নতা এবং প্রতিপালকের সন্তুষ্টি। আল্লাহ তাআলা এই বান্দাকে পছন্দ করেন, তার প্রতি রাজি হন। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি দাঁতন আনতে আদেশ করে বললেন, আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন, ইন্নাল আব্দা ইজা তাসাওয়াক, বান্দা যখন নামাজ পড়তে দণ্ডায়মান হয়, সুম্মা কামা ইউসাল্লি কামাল মালাকু খালফা, যখন নামাজ দাঁতন করে নামাজ পড়তে দাঁড়ায় তখন এক ফেরিস্তা তার পিছনে দাঁড়ান, তারপর কি হয় তার কেরাত শুনতে থাকেন, তা তাসমাউলি কেরাআতিহি ফায়াদুনু মিনহু, তার কেরাত শুনতে শুনতে তার নিকটবর্তী হন, পরিশেষে তিনি নিজ মুখ ওই বান্দার মুখে মিলিয়ে দেন। কোন বান্দার মুখে? যে বান্দা দাঁতন করে কেরাত করছে, নামাজ পড়ছে, ফলে তার মুখ হতে কোরআনের যেটুকু অংশ বের হয়, ওই মুসল্লির ওই নামাজির মুখ থেকে যেটুকু অংশ বের হয় সরাসরি কার পেটে যায়? ফেরেশতার পেটে। সুতরাং কোরআনের জন্য তোমরা তোমাদের মুখকে পবিত্র করো, ফাতাহিরু আফওয়াকাহুম আফওয়াহাকুম লিল কোরআন, ফাতাহিরু আফওয়াহাকুম লিল কোরআন, সুতরাং তোমরা কোরআনের জন্য তোমাদের মুখকে পবিত্র করো, পরিচ্ছন্ন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তাইয়িবু আফওয়াহাকুম বিসসাওয়াকি ফাইন্নাহা তুরুকুল কোরআন, তোমরা মিসওয়াক করে তোমাদের মুখকে পবিত্র করে নাও, কারণ মুখ হল কোরআনের পথ, মুখ হল কোরআনের পথ, ওই দিক থেকে কোরআন বের হয় এবং ফেরেশতার পেটে যায়। একটি হাদিস আছে আপনার মিসওয়াকের ফজিলতে বলা হয় যে, ফাযলুস সালাতে বিসসাওয়াকি আলা সালাতে বিগাইরি সিওয়াক সাবুনা দাফা, যে নামাজ দাঁতন সহকারে দাঁতন করে পড়া হয়, সেই নামাজ যে নামাজ দাঁতন করে পড়া হয় না, সত্তর গুণ বেশি উত্তম, সত্তর গুণ বেশি উত্তম। কিন্তু এ হাদিস সহি না, এ হাদিস সহি না, কিন্তু আগে যে হাদিসগুলো বলা হলো দাঁতন করার জন্য যথেষ্ট, অতএব এ হাদিস প্রয়োগ করা কোন মানে হয় না, যেটা সহি না সেটা প্রয়োগ করব না। দাঁতন করা বিধেয় দিবারাত্রি যে কোনো সময় আপনি দাঁতন করতে পারেন, এমনকি রোজার দিনে সকালে বিকালে যে কোনো সময় দাঁতন করেন, রোজা রাখা অবস্থাতেও দাঁতন করা যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করে আমাকে তা ধুতে দিতেন, আর ধোয়ার আগে আমি মিসওয়াক করে নিতাম, তারপর তা ধুয়ে তাকে দিতাম। এখান থেকে বোঝা যায় যে একটি দাঁতন স্বামী স্ত্রী উভয়ে ব্যবহার করতে পারে, একই ব্রাশ স্বামী স্ত্রী উভয়ে ব্যবহার করতে পারে, এটা কিসের দলিল? এটা মহব্বতের দলিল। অবশ্য আমাদের দেশে সাধারণত স্বামীরা স্ত্রীদের এঁটো খায় না, দেখে না, চায় না, আর স্বামী স্ত্রীরা স্বামীর এঁটো খায়, এটা একতরফা, একতরফা না, স্বামী স্ত্রী উভয়ে একটা দাঁতন ব্যবহার করতে পারে, তার মানে বুঝতে পারছেন যে মহব্বতের মানে কতটা কাছাকাছি। আর স্বামী স্ত্রী জিহবা, স্ত্রী স্বামীর জিহবা শোষণ করতে পারে, তখন দাঁতন করার কি আছে? এক জায়গায় মুখ রেখে যদি গোস্ত খাওয়া যায়, হাড্ডি ছাড়ানো যায়, হাড্ডির গোস্ত খাওয়া যায়, এক গ্লাসে যদি সেই জায়গায় মুখ রেখে পানি পান করা যায় যে জায়গায় স্ত্রী মুখে রেখে পান করেছে, সুতরাং দাঁতন করারও ব্যাপার কিছুই না। সুতরাং আয়েশা কি করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন, দাঁতনটা ধুয়ে রাখো বা ধুয়ে আমাকে দাও। আয়েশা কি করতেন? সেই দাঁতন নিয়ে আগে নিজে মিসওয়াক করতেন, তারপরে ধুয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতেন। দেখছেন মহব্বত, এই হচ্ছে ভালোবাসা। তার নিকট মিসওয়াকের এত গুরুত্ব ছিল যে তিরোধানের পূর্ব মুহূর্তে তিনি হযরত আয়েশার দাঁতে চিবিয়ে নরম করে নিয়ে দাঁতন করেছেন। আপনারা নিশ্চয়ই জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুশয্যায় শায়িত, তখন এক সাহাবীর হাতে দাঁতন দেখলেন, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেদিকে তাকিয়েছিলেন, তো হযরত আয়েশা বুঝতে পারলেন, তখন দাঁতনটা নিয়ে চিবিয়ে দাঁতন চিবিয়ে দিলেন কে? আয়েশা। কেন চিবিয়ে দিলেন? যেহেতু তাঁর দাঁতে তখন আর শক্তি ছিল না, যদিও 61-62 বছর বয়সে দাঁত কি নরম হয়, দাঁত কি ঝরতে লাগে, মোটামুটি যাই হোক 60 বছর পৌঁছে গেলে মানুষ বুড়ো বলা হয়, এমনি শেখ কাকে বলা হয়? 60 বছর বয়স হয়ে গেলে সে শেখ, বৃদ্ধ, আর 60 বছরের আগে তাকে বলা হয় বাংলাতে প্রৌঢ় বলা হয়। তো যখন যাই হোক, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁতন চিবিয়ে নরম করে দিলেন, তারপর তিনি দাঁতন করলেন, এটা কখন? মরণ শয্যায়, মৃত্যু শয্যায় শায়িত হয়ে। তার মানে দাঁতন করার গুরুত্বটা বোঝেন। দাঁতন করুন ভিজে বা শুকনো গাছের ডাল বা শিকড় দিয়ে, ডাল দিয়েও দাঁতন করা যায়, শিকড় দিয়েও দাঁতন করা যায়। আমরা সাধারণত সৌদি আরবে ডাল দিয়ে দাঁতন করি না, কি দিয়ে করি? শিকড় দিয়ে। কোন গাছের শিকড়? এটাকে আরবিতে বলে আরাক, আর হিন্দি উর্দুতে বলে পিল্লু গাছ, বাংলাতেও পিল্লুই বলে। যে সাধারণত আমরা খুব সেন্ট দেখবেন, খুব ঝাঁঝালো এক প্রকার সুবাস আছে, তার শিকড় দিয়ে দাঁতন করাই হচ্ছে উত্তম। বাকি অন্যান্য ডাল দিয়ে দাঁতন করা যায়, যেমন আমরা নিম ডাল দিয়ে দাঁতন করি, খেজুর ডাল দিয়ে করি, আমাদের দেশে শাল ডাল আছে, সে দিয়ে দাঁতন করা যায়। সুতরাং তাতে সমস্যা নেই, আপনি যে কোনো ডাল দিয়ে যেটা আপনার জন্য উপকারী আপনি দাঁতন করতে পারেন। এতে আপনার যেহেতু দাঁতন করার যে উদ্দেশ্য সেটা হাসিল হয়ে যাবে। আপনি দাঁতন না করে ব্রাশও করতে পারেন, ব্রাশ টুথপেস্ট বা টুথ পাউডার দিয়ে আপনি ব্রাশ করতে পারেন, তবে গুল গোড়াকু ব্যবহার করতে পারেন না, কারণ গুল গোড়াকু হচ্ছে মাদক দ্রব্য, তামাক জাতীয় জিনিস। এই জিনিস আপনি গিলে না খেলেও কি হয়, মাথা চনচন করে ঘোরে, যাদের অভ্যেস নেই দেখবেন। সুতরাং এই জিনিস ব্যবহার করা জায়েজ না। আঙুল দ্বারা দাঁত মাজা যায়, অবশ্য যারা ব্যবহার করে গুল, অভ্যেস হয়ে গেছে তাদের, গুল না করলে পায়খানাই হয় না। সকালবেলায় গুল মাজতে মাজতে যাবে বাথরুমে ঢুকে, আর পায়খানা বলছে ক্লিয়ার হবে। যেমন বিড়ি সিগারেট যারা খায়, তাদেরও নাকি বিড়ি সিগারেট ধরিয়ে বাথরুমে গেলে তাদের নাকি ল্যাট্রিন ক্লিয়ার হয়, সানডাস খুব পরে ভালো হয়, তাদের অভ্যেস হয়ে গেছে। এই জন্য মনে হয় যে আমাকে এইটা করলে এটা পরিষ্কার হবে, অভ্যেস হয়ে গেছে। দাঁতন আঙ্গুল দ্বারা দাঁত মাজা যায়, তবে এটা সুন্নাত কিনা বা এতেও ওই সব অর্জন হবে কিনা সে ব্যাপারে কোন সহি হাদিস মিলে না। হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি তালখিসে এই সম্পর্কে কয়েকটি হাদিস উল্লেখ করার পর বলেছেন, এগুলির চেয়ে মুসনাদে আহমদে আলী থেকে বর্ণিত হাদিসটি অধিকতর সহি, কিন্তু সে হাদিসটি সনদ জঈফ। তার মানে আঙ্গুল দিয়ে দাঁত মাজলে দাঁতনের কাজ হবে কিনা এ ব্যাপারে কোন সহি হাদিস নেই। এখন নেই যখন কিছুই, দাঁতন নেই, ব্রাশ নেই, আপনি গেছেন ভুলে গেছেন সেখানে দাঁতন পেলেন না, তখন কি করেন? কমসে কম দাঁত আঙুল দিয়ে মাজলেও অনেকটা কাজ দেবে, তাই না? কিন্তু আঙুল দিয়ে মাজলে সত্যপক্ষে দাঁতের যে এগুলো আছে ভিতরে ভিতরে এগুলো বের হবে না, উপর উপরে মাজা হবে, আর দাঁতন হলে কি হবে, খুব সুন্দর পরিষ্কার হবে। দাঁতন করার সময়ে কোনো দোয়া নেই, আর দাঁতন করার সময়ে কোনো নিয়ত নেই, নামাই তো আন, এসব বলার কিছু দরকার নেই। দাঁতন আধ হাতের বেশি লম্বা হলে বলে আধ হাত দাঁতন লম্বা বেশি নিতে হয় না, আধ হাতের বেশি লম্বা হলে বলছে দাঁতনের ডগায় শয়তান বসে, এরকম কথা শোনা যায়। এ কথা ঠিক না, এটাও অমূলক ধারণা। কোন কোন কিতাবে পাবেন হেঁটে হেঁটে দাঁতন করলে, দেখি এই কথাটা কথা বলেছেন, হ্যাঁ হাফেজ সাহেব বলুন তো, হেঁটে হেঁটে দাঁতন করলে পরিবারে ও জীবনে অশান্তি নেমে আসে। পড়েননি কোথাও, কেউ পড়েননি? হেঁটে হেঁটে দাঁতন করলে, হেঁটে হেঁটে দাঁতন করলে পরিবারে ও জীবনে অশান্তি নেমে আসে, এমন ধারণা করাও ভুল। যে কিতাবে লেখা আছে ঘরে ভাঙা আয়না রাখলে ঘরে দরিদ্রতা বা দারিদ্র আসে, তারপরে যে কিতাবে আছে যে কাঁচি দিয়ে গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করলে মানুষ গরিব হয়ে যায়, এইসব কথাগুলো লেখা আছে যেসব কিতাবে। যাই হোক, সে কিতাব আপনাদের জানা আছে, সেই কিতাবে এইসবগুলো আছে, এগুলো কোনো দলিল নেই। এবার চলুন দাঁত থেকে কোথায় যাব, জিভ পরিষ্কার রাখাও মুসলিমের পরিচ্ছন্নতার একটি কর্তব্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁতনের সাহায্যে নিজের জিভ মেজে পরিষ্কার করতেন, এবং সেই সময় তার মুখে বমি করার মতো শব্দ হতো। করেন না অনেকে? দাঁতন দিয়ে জিভটা মাজতেন। যদিও আমাদের দেশের রেওয়াজ আছে কি, জিভ ছেলা, আমাদের দেশে সাধারণত কঞ্চি, বাঁশের কঞ্চি দিয়ে জিভ ছেলে, খেজুর পাতা দিয়ে জিভ ছেলে, কিংবা এখন বর্তমানে লোহার বা প্লাস্টিকের যে জিভ ছেলা উঠেছে তাই দিয়ে করা হয়। মোট কথা জিভ ছেলা, কারণ জিভের ওপরও পলি পড়ে, খাবারের পলি বা এই শ্রেণীর পলি পড়লে থাকে, সে পলিটাকে দূর করা দরকার। আবু মুসা সাহাবি বলছেন, আতাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাস্তাহমিলুহু ফারাইতুহু ইস্তাকু আলা লিসানিহি। তিনি বলছেন, একসময় আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে এলাম, তখন দেখলাম যে তিনি দাঁতন দ্বারা তিনি নিজের জিভে দাঁতন করছেন। অন্য এক বর্ণনায় আছে, ওয়াকাদ ওয়াদা আসওয়াকা আলা তারাফ লিসানিহি ওয়া ইয়াকুলু আহ আহ ইয়ানি ইতাহাওয়া, ইয়ানি ওয়াক করে যেভাবে করা হয় সেভাবে তিনি করছেন। বেস, জিভ পরিষ্কার কথা গেল। এবারে গলা, মুসলিমের গলার আওয়াজ হবে মিষ্টি ও বিনত, মুমিন কর্কশ ভাষী হয় না। গলার লিবাস হিসাবে গলাবন্ধ যাকে বলে, কমফর্টার বা মাফলার ব্যবহার অবৈধ নয়, তবে টাই ব্যবহার বৈধ নয় যেহেতু তা বিজাতির বিশেষ প্রতীক। এখানেই হল মুশকিল। এখানে হুজুররা বলেছেন যে তাই ব্যবহার যেহেতু ইউরোপের লোকেদের চিহ্ন, অতএব তাই ব্যবহার করা যাবে না, কারণ সাধারণত খ্রিস্টানরা ইহুদিরা করে, অথবা মুসলিমরা পারে না। কিন্তু যারা ব্যবহার করেন তারা দলিল দিয়ে বলেন, তারা প্রমাণ করে বলেন, ইতিহাস নিয়ে এসে বলেন যে তাই মুসলমানরাও পরত, এই জন্য তারা ব্যবহার করছেন, তারা ছাড়বেন না, তারা প্রয়োগ করছেন। তাই প্রমাণ করুন যে এটা প্রতীক, খ্রিস্টানদের প্রতীক, বা এটা হচ্ছে ক্রস চিহ্ন, তাহলে আমরা ছেড়ে দেব, নচেত আমরা ছাড়ব না। বরং তারা বলছেন যে আপনার ইউরোপে যে সমস্ত মুসলমানরা ছিলেন তারাও তাই ব্যবহার করেছেন, অতএব আল্লাহই ভালো জানেন, আল্লাহই ভালো জানেন তাই পরা জায়েজ বা না জায়েজ। বুক, বুকের লোম তোলা বৈধ, বুকের উপরে অনেক সময় বড় বড় লোম হয়, বুকের লোম তোলা বৈধ। তবে এই কথা কি ঠিক, যার বুকের পশম নেই সে বড় নিষ্ঠুর হয়, এ কথা ঠিক বলে সীমার, সীমারের বুকে লোম ছিল না, কারণ সীমার নাকি, এ কথা প্রমাণিত নয়, তবু বলা হয় সীমার কাকে হত্যা করেছিল, হযরত হোসেনকে, হযরত হোসেন নবীর নাতি অথচ রহম করল না, আর তার বুকে পশম ছিল না। তো এসবগুলো অনেক গল্প আছে, কারবালার ইতিহাসে বলা হয় হোসেন, হোসেনের বুকে সীমার চাপলো, তখন হোসেন বললেন তুমি আমাকে পারবে না জবাই করতে, কইতে আমার বুকের বুকের কাপড় সরাও দেখি, আমার নানাজি আমাকে বলেছেন যে বুকের পশম যে থাকবে না সেই তোমার আমাকে জবাই করবে, তার বুকে দয়া থাকবে না, নির্দয় হবে। এসবগুলো সব বানানো গল্প, এইসব প্রচার করে থাকে, কিন্তু এ কথা ঠিক না যে যার বুকে লোম নেই সে নির্দয় হবে, এ কথা ঠিক না। যেমন পিঠ বা জাঙ্গের লোম তুলে ফেলা অবৈধ নয়, আপনি যদি অতিরিক্ত লোম হয় সে লোমগুলো আপনি তুলে ফেলতে পারেন। চলুন বগলে, বগলের পরিচ্ছন্নতার ব্যাপারে ইসলাম মানুষকে উদ্বুদ্ধ করেছে, অতএব বগলের গন্ধে যাতে অন্য কেউ কষ্ট না পায় তার খেয়াল রাখা উচিত প্রত্যেক মুসলিমের। বগলের গন্ধে ঘুম আসে না, নাম রেখেছে আতর আলী, এমন যেন না হয়, নামটা হচ্ছে আতর আলী কিন্তু বগলের দারুণ দুর্গন্ধ। যেমন বগলের লোম তুলে বা ছিঁড়ে ফেলা প্রকৃতিগত একটা সুন্নত, লোমটাকে কি করতে হবে, তুলে ফেলতে হবে, ছিঁড়ে ফেলতে হবে। এই সুন্নত পালন করেও পরিচ্ছন্নতা অবলম্বন করা সকলের কর্তব্য। প্রকাশ থাকে যে সুন্নত হল বগলের লোম তুলে বা ছিঁড়ে ফেলা, কিন্তু কষ্টকর যদি হয় কারোর জন্য তাহলে কেটে চেঁচে বা কেমিক্যাল ব্যবহার করে পরিষ্কার করে ফেলা অবৈধ না, বৈধ। হাত, পুরুষের জন্য কোন সময় হাত পায়ে কোন রং ব্যবহার বৈধ না। রং কার জন্য, মহিলাদের জন্য। সেন্ট কাদের জন্য, পুরুষদের জন্য। পুরুষদের সেন্ট হল যে সেন্ট হবে রং দেখা যাবে না, মহিলাদের হচ্ছে রং, যার সেন্ট গোপন থাকবে বিশেষ করে পর পুরুষের সামনে, আর রং মানে থাকবে রং দেখা যাবে, এই জন্য মহিলারা রং ব্যবহার করবে। মেহেন্দি কারা ব্যবহার করবে, মেয়েরা। হলুদ রং সেই যুগে সেন্ট ছিল এক প্রকার, মহিলাদের সেন্ট, তার রং ছিল হলুদ, মহিলারা যখন ব্যবহার করত তখন তার রং হলুদ দেখা যেত। আর বিয়ের সময় ব্যবহার করলে স্বামী স্ত্রী এক জায়গায় হলে সেই রং স্বামীর গায়ে লেগে যেত, স্বামীর কাপড়ে লেগে যেত। তো একবার লেগে থাকা অবস্থায় যখন সাহাবী বেরিয়ে এলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি বিয়ে করেছো, তো বললে জি হ্যাঁ। কেন, তোমার গায়ে হলুদ রং রয়েছে, বলছে জি হ্যাঁ। যাই হোক, তারপরে যাই হোক কথা বললেন, কিন্তু এখান থেকে হুজুররা প্রমাণ করেছেন বিয়ের সময় হলুদ মাখতে হবে, বিয়ের সময়ে হলুদ মাখতে হবে। কেন, এই যে আল্লাহ রাসূল হলুদ দেখলেন, হলুদ মানে আমরা আমাদের দেশে যে হলুদ ব্যবহার করি সেটার আরবি কি কুরকুম, হাদিসে আছে এমন শব্দ, হাদিসে আসফার শব্দ আছে হলুদ রং, এই হলুদ নয় যে হলুদ মশলাতে ব্যবহার করা হয় বা আমাদের দেশে মেয়েরা বা ছেলেরা যে বিয়ের আগে বেটে মাখে, মাখানো হয়, এই হলুদ না। সুতরাং রং ব্যবহার করবে মহিলারা আর সেন ব্যবহার করবে পুরুষরা। পুরুষরা হাতে মেহেন্দি বা পায়ে মেহেন্দি লাগাতে পারে না, বিয়ের সময়ও না। এরকম মেহেন্দি লাগানো যদি হয় তাহলে মহিলাদের নারীদের সাদৃশ্য অবলম্বন করা হবে, যা জায়েজ না। সৌন্দর্যের জন্য নয় বরং টাইম দেখার জন্য হাতে ঘড়ি বাঁধা বৈধ। আ বাদশা, ডান হাতে ঘড়ি পরা সুন্নত না বাম হাতে? সুন্নত কোন হাতে, আপনি ডান হাতে ঘড়ি পরবেন না বাম হাতে? ডান হাতে, এটা সেই রকম যে পাঁচ মন টমেটোতে কত জাকাত, পাঁচ মন টমেটো জাকাত কত? জাকাত নেই, তাহলে ডান হাতে ঘুরি না বাম হাতে ঘুরি? ঘুরি পড়াশোনা আপনি বলবেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘড়িই তো পড়েননি, তা সুন্নত কি করে বলবেন আপনি? ভারী মুশকিল বটে। আল্লাহ নবী ঘড়ি পড়েছেন, তাহলে ডান হাতে না বাম হাতে আপনি সুন্নত কি করে বলবেন? যে হাতে ঘড়ি নিরাপদে থাকবে এবং ঝাঁকুনি কম লাগবে সেই হাতে বেঁধে রাখা কি সমস্যা আছে? আপনার ডান হাত সবসময় কাজের হাত, ডান হাত দিয়ে হাতুড়ি অমক তমক কাজ, আর বাম হাতটা সাধারণত কি থাকে? চুপচাপ থাকে। তো ঘড়িটা একটা যন্ত্র, সেই যন্ত্র যাতে খারাপ না হয় তা ডান হাতে বাঁধবেন না বাম হাতে? বাম হাতে বেশি নিরাপদ থাকবে, অর্থাৎ বাম হাতে বাঁধতে দোষ কি? এখানে আল্লাহর নবীর তো বিরোধিতা হচ্ছে না যে আল্লাহর নবী ডান হাতে বেঁধেছেন, তুমি কেন বাম হাতে বাঁধছ? সুতরাং এখানে ওই প্রশ্ন আসবে না যে ডান হাত না বাম হাত, যেহেতু মহানবী সাল্লামের যুগে ঘড়ি ছিল না সেহেতু তার ডান হাতে বাঁধা সুন্নত একথা বলা যাবে না। সতর্কতার বিষয় যে যে ঘড়ি আংশিক অথবা পূর্ণরূপে সোনার তৈরি তা পুরুষের জন্য ব্যবহার করা বৈধ নয়। যে ঘড়িতে কোন বিজাতির প্রতীক অথবা মূর্তি থাকে অঙ্কিত থাকে সে ঘড়ি ব্যবহার বৈধ নয়। এবার চলুন আঙ্গুলে, আঙ্গুলের গিরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ইসলামে মুসলিম ইসলাম মুসলিমকে উদ্বুদ্ধ করে এবং সুন্নতের দশটা প্রকৃতিগত সুন্নতের মধ্যে একটা সুন্নত হল আঙ্গুল পরিষ্কার রাখা, সেই সাথে আঙ্গুলে অঙ্গুরীয় বা আংটি ব্যবহারকে বৈধ করেছে। আংটি ব্যবহার করা বৈধ। এবার ভালো করে শোনেন, কারো হাতে আংটি আছে দেখি? কারো হাতে আংটি আছে? নেই? আপনার হাতে আছে? অতএব আংটি ব্যবহার ব্যাপারটা শুনে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আংটি ছিল রূপার, চাঁদির আংটি। আল্লাহ রাসূলের আংটিটা কিসের ছিল? রূপার, চাঁদির। তাতে মানে ওই আংটির উপরে যেটা কি বলে প্লেট, আংটির যে প্লেট থাকে সে প্লেটে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ কেন লেখা ছিল? ওটা আসলে কি ছিল? খাতাম। এই খাতাম থেকেই খতম এসেছে, খতম মারা। খতম মানে কি? মোহর। আর খাতাম মানে হচ্ছে আংটি। কেননা আংটি থেকেই লোকেরা আংটি ব্যবহারের মাধ্যমে কি করত, এখনো পর্যন্ত সৌদি আরবে দেখবেন সাধারণত অন্ধ যারা তারা সাইন করতে পারে না, কিন্তু তাদের হাতে আংটি থাকে, দেখবেন আংটিতে তার নাম লেখা আছে। সে কি করে? এখানে স্ট্যাম্বা মারে, স্ট্যাম্বা। হ্যাঁ, এইভাবে কি করে? সাইন করে। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এর আংটিটা কি ছিল? আসলে সিল মোহর। কোন চিঠি লিখলে পরে কি করতেন? ওই আংটি দিয়ে সিল মোহর মারতেন, মোহর দিতেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এর আংটিটা কিন্তু সৌন্দর্যের জন্য না। আপনি যে ভাই আংটি আছে, আমি আপনাকে জিজ্ঞেস করছি আংটিটা আপনি কেন ব্যবহার করছেন বলুন? সমস্যা নেই, আপনি লজ্জা করবেন না। আপনি হাতে আংটিটা নিয়েছেন, আংটিটা কি জন্য নিয়েছেন? না বুঝলাম, আপনি কেন ব্যবহার করছেন, কেন নিয়ে পড়েছেন আংটিটা? আপনার উদ্দেশ্য কি? ভালো লাগবে বলে? না ভালো লাগবে বলে, নাকি ওতে এমন জিনিস আছে, ধাতু বা পাথর আছে যে পাথর আপনার শনি দূর করবে, বিপদ আপদ থেকে বাঁচবেন? না, আমি প্রশ্ন করছি আংটিটা কেন ব্যবহার করছেন, কেন পড়েছেন আপনি? সুন্দর দেখাবার জন্য, সুন্দর লাগবে তার জন্য, ঠিক আছে, সুন্দর দেখাবার জন্য। ব্যাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সুন্দর দেখাবার জন্য আংটি ব্যবহার করতেন না। কি জন্য বললাম? সিল মোহরের জন্য। তবে আমি বলছি না যে সুন্দরের জন্য আংটি ব্যবহার করা যাবে না, কিন্তু কিসের আংটি ব্যবহার করতে হবে? কিসের? রূপার। সোনার আংটি ব্যবহার করা যাবে? যাবে না। অন্যান্য ধাতুর? না, যেহেতু রূপার আংটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতে বলেছেন ব্যবহার করা যাবে। আচ্ছা, আংটি ডান হাতে ব্যবহার করতে না বাম হাতে? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে ব্যবহার করতেন। বাম হাতে ব্যবহার করলে পায়খানা করতে গেলে পরে আংটির ভিতরে পায়খানা লেগে যাওয়ার আশঙ্কা আছে, এই জন্য ডান হাতে ব্যবহার করতে হয়। খাবার লাগলে সমস্যা নেই, কিন্তু পায়খানা লাগলে বুঝতেই পারছেন। ডান হাতে আংটি ব্যবহার করতেন, ওই আংটি তিনি অনামিকা আঙ্গুলে পড়তেন। অনামিকা কোন আঙ্গুলটা, কে বলবে? অনামিকা কোন আঙ্গুলটা? হ্যাঁ, মাঝেরটা? এই যে কোড়ে আঙ্গুল বা ছোট আঙ্গুলের পাশে, এটা হচ্ছে অনামিকা, তাই না? বাংলা খুব কঠিন, বাংলা বাঙালিরা বোঝে না, তাই না? বেশ, আঙ্গুলের নামগুলা বলুন। এটার নাম কি? বৃদ্ধা। এটার নাম কি? তর্জনী। বাংলা নয় শাহাদা, শাহাদা হচ্ছে সাক্ষী, আল আশহাদু আল্লাহ, এটা হচ্ছে আজকে শাহাদা বলে। এটা হচ্ছে আরবি নাম। শাহাদা তার আঙ্গুল কেন বলে? যেহেতু আমরা সাক্ষী দেওয়ার সময় কি বলি? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে এক বলে সাক্ষী দিই, এইভাবে দেখাই, এই জন্য শাহাদা বলে। কিন্তু বাংলাতে কি বলে? তর্জনী। মাঝেরটা কি বলে? মধ্যমা। আর তার পাশেরটা অনামিকা, আর তার পাশেরটা ছোটটাকে কনিষ্ঠা। এই হচ্ছে পাঁচটা আঙ্গুল। তো কোন আঙ্গুলে আংটি ব্যবহার করতেন? অনামিকাতে, অনামিকায় ব্যবহার করতেন। তিনি মধ্যমা ও তর্জনী আঙ্গুলে আংটি পড়তে নিষেধ করতেন। তিনি বলতেন এখানে এই আঙ্গুলটা এবং মধ্যমা আঙ্গুলে আংটি পরা যাবে না। তাহলে পড়তে হবে কিসে? অনামিকাতে। বাম হাতেও আংটি পরা যাবে, এমন নয় যে বাম হাতে আংটি পরা হারাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো বাম হাতে আংটি পরেছেন, একবার খুলে এখানে হাতে ও হাতে ব্যবহার করেছেন। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাম হাতে আংটি ব্যবহার করতেন। অতএব বাম হাতে আংটি ব্যবহার করা নাজায়েজ না। প্রকাশ থাকে যে বিজাতির অনুকরণে বিবাহের পয়গামের দিন অনুষ্ঠান করে পয়গামের আংটি পরা এবং তা প্রেমের প্রতীক ও ধারক স্বরূপ ব্যবহার করা কোন মুসলিমের জন্য বৈধ না। এই আংটিকে কি নাম বলে? এঙ্গেজমেন্ট রিং। এঙ্গেজমেন্ট রিং মানে ছেলে মেয়েকে পড়িয়ে দেয়, মেয়ে ছেলেকে পড়িয়ে দেয়, আঙুলটা ধরে পড়িয়ে দেয়। এটা জায়েজ না জায়েজ? বিয়ের আগে বইয়ের গায়ে স্পর্শ করা জায়েজ, বইয়ের হাত ধরা জায়েজ। কিন্তু ইউরোপের কথা, তাদের কোর্টশিপ প্রথা আছে, তাদের পরীক্ষার আগে কি টেস্ট পরীক্ষা হয়? টেস্ট পরীক্ষা হয় যেমন আমাদের পরীক্ষায় যাওয়ার জন্য, সেরকম ওদের পরীক্ষা হয়, আমাদের ইসলামে জায়েজ না। অনেকে ওই আংটি আঙ্গুল থেকে খুলে ফেললে অমঙ্গলের আশঙ্কা করে। ওই আংটি যদি খুলে ফেলায় সর্বনাশ, এটা সর্বনাশ হয়ে গেল। যেমন আমাদের দেশে সধবা মেয়েরা হাতে চুড়ি পরে রাখে, তাই না? চুড়ি, শাখা সিঁদুর, যেমন ওদের, আমাদের চুড়ি। এই চুড়ি কোনো মতেই খুলবে না। একবার এক জায়গায় ছিলাম, সেখানে মহিলা কাঁচের চুড়ি পরেছিল, কাপড় কাটার সময় কাঁচের চুড়িগুলো খুলে রেখে কাপড় ধুচ্ছে, এমন সময় প্রতিবেশীর এক মহিলা বৃদ্ধা এলো, এই সর্বনাশ সর্বনাশ, তোমার হাত খালি কেন? বলে কেন কি হলো? আরে সর্বনাশ, তোমার স্বামীর অমঙ্গল হবে। কেন খালি হাত করেছো? খালি হাত করা মানেই হচ্ছে স্বামী মারা যাবে, বুঝতে পারছেন? এই জন্য তারা মনে করে যে হাতের চুড়ি হাত খালি করতে হয় না, তেমনি আংটিও আংটি থেকে হাত খালি করতে হয় না, এরকম ধারণা ভুল। অনেকে প্রেমিকের পরানো ওই আংটি বাম হাতে ব্যবহার করে এবং খামাখা ধারণা করে যে বাম হাতের আঙ্গুলের শিরায় সাথে নাকি, বাম হাতের আঙ্গুলের শিরার সাথে নাকি হৃদয়ের সরাসরি সংযোগ আছে। অতএব আংটিটা ওই হাতে থাকলে পরে সরাসরি হৃদয়ের সাথে সবসময় হৃদয় বলবে এই আংটি তোমার প্রেমিকের, এই আংটি তোমার প্রেমিকার, বুঝতে পারছেন? এই জন্য তারা বাম হাতে পড়ে। পুরুষের জন্য স্বর্ণের আংটি ব্যবহার করা হারাম, যেমন এ কথা বারবার আগেও বলা হয়েছে। আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রা খাতামা মিন যাহাবিন ফিয়াদি রাজুল, এক ব্যক্তির হাতে দেখলেন সোনার আংটি রয়েছে, তিনি সেটাকে খুলে নিলেন, খুলে ফেলে ছুড়ে দিলেন, ছুড়ে ফেলে দিলেন। তারপরে বললেন ইয়ামিদু আহাদুকুম ইলা জামরাতিন মিনান নার মিন নারিন ফায়াজআলুহা ফি ইয়াদে, তোমাদের মধ্যে কি এমন কেউ চায় যে আগুনের একটা অঙ্গার, অঙ্গার যাকে বলে, নিয়ে নিজের হাতে দেয়? তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন, তার মানে আংটিটা ছুড়িয়ে ফেলে দেওয়ার পর কথাটা বললেন, তার মানে আগুনের টুকরা, এটা আগুনের টুকরা অথবা দুজকের টুকরা, তার মানে সোনার আংটি পড়লে তোমাকে জাহান্নামে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি চলে গেলে লোকটিকে বলা হলো তোমার আংটিটা কুড়িয়ে নাও, ছুড়ে ফেলে দিয়েছেন আল্লাহ রসুল, তো আংটিটা কুড়িয়ে নাও, তোমার কাজে লাগবে, মানে বিক্রি করে ওটা তুমি আংটিটাকে বিক্রি করা যায়, তাই না? কারণ আংটি পরা হারাম, কিন্তু সোনা তো হারাম না, সোনাটাকে বিক্রি করে ব্যবহার করা যাবে। কিন্তু লোকটি বলল আল্লাহর কসম আমি আর কখনো তা গ্রহণ করব না যা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুড়ে ফেলে দিয়েছেন। একেই বলে আনুগত্য। তার জন্য আংটিটা কুড়িয়ে নেওয়া যায় ছিল না? ছিল না, ছিল। কিন্তু তবুও কেন নিলেন না? যেহেতু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ছুড়ে ফেলেছেন। এ হচ্ছে মানে চরম আনুগত্য। কথিত মতে চারানা সোনার আংটি আঙুলে রাখা বৈধ। কথাটি দলিল সাপেক্ষ, দলিল দাও, যদি এরকম হয় তাহলে দলিল দাও, যদি রাখা সফরে টফরে গেলে হুজুর কাজে লাগবে, ঠিক আছে, তো আঙুলে রাখা কেন দরকার কি, আপনার পকেটে আপনার ব্যাগে তো রাখতে পারেন। সুতরাং এ কথা যুক্তির সাথে মিল খায় না, পুরুষের জন্য আংটি ব্যবহার করা জায়েজ না, বৈধ নয় লোহার আংটি ব্যবহার করা। যদি আংটি লোহার হয় সে আংটিও ব্যবহার করা যাবে না, যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনা ও লোহার আংটি ব্যবহার করতে নিষেধ করেছেন। একদা এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এলো, তার হাতে ছিল সোনার আংটি, তা দেখে তিনি তার নিকট থেকে মুখ ফিরিয়ে নিলেন সোনার আংটি দেখে। লোকটি তার অপছন্দের কথা বুঝতে পেরে ফিরে গিয়ে সেটি খুলে ফেলে একটি লোহার আংটি পড়ে এলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে বললেন, এটি তো আরো খারাপ, সোনার থেকে লোহার আংটি আরো খারাপ, এটি তো জাহান্নামবাসীদের অলংকার, জাহান্নামবাসীদেরকে অলংকার পরানো হবে কিসের, লোহার, আর আগুনের তাপে লোহা গরম হবে, হ্যাঁ কেমন শাস্তি হবে। এ কথা শুনে লোকটি ফিরে গেল এবং সেটিকেও খুলে ফেলে একটি চাঁদির আংটি আঙুলে নিয়ে এল। তা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকলেন আর কিছুই বললেন না, চাঁদিতে অনুমতি আছে এবং তার নিজের আংটি চাঁদির ছিল। একটা কথা আপনারা হয়তো বলবেন যে হুজুর লোহার আংটি আপনি বললেন যে পরা যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে নিষেধ করেছেন, তাহলে একটা হাদিস যে আছে যে এক মহিলা এলো, এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমাকে বিবাহ করুন, আমি আপনার জন্য আমার নিজেকে উৎসর্গ করে দিলাম, আপনি বিবাহ করুন। এখান থেকে অনেকে মনে করে যে মেয়ে নিজের ইচ্ছা মতো বিয়ে করতে পারবে, অভিভাবকের দরকার নেই, আল্লাহ রাসূল বললেন না যে তোমার অভিভাবক কে, ইত্যাদি ইত্যাদি। আর আল্লাহ নবী তো খোদ অভিভাবক, তিনি হচ্ছেন সরকার, আর আল্লাহ রসুল বলেছেন যার কোন অভিভাবক নেই তার অভিভাবক কে, সরকার। তো আল্লাহ রসুল খোদ সরকার, এখানে অভিভাবকের দরকার কি, আর আল্লাহ রসুল নিশ্চয়ই জানতেন তার অভিভাবক নেই। এই যাই হোক, তো এসে যখন বললেন যে আমাকে বিবাহ করুন, আল্লাহ রসুল বললেন আমার প্রয়োজন নেই, তোমাদের মধ্যে কেউ বিয়ে করবে, তখন এক ব্যক্তি বলল ইয়া রাসূল আল্লাহ ওর বিয়ে আমার সঙ্গে দেন। ঠিক আছে তোমার বিয়ে দেবো, মহিলা রাজি আছে, তা তুমি মোহর কে দেবে বলো। তো মোহর কিছু দেওয়ার মতো কিছুই নেই, আমার এই চাদর আছে, দুটো চাদর আছে, আমি একটা ওকে দেবো। তুমি চাদর দিলে পরে ও পড়লে তুমি কি পড়বে, তো হবে না। অতএব তুমি বাড়িতে ফিরে যাও, বাড়িতে ফিরে গিয়ে দেখো কিছু যদি পাও তো নিয়ে এসে ওকে মোহর স্বরূপ দিয়ে তোমার বিয়ে দিয়ে দিচ্ছি। এ ফিরে এলো, এরপর আল্লাহ রসুল বাড়িতে আমি কিছুই পেলাম না দেওয়ার মতো, বলছে তুমি ফিরে যাও, ইলতামিস ওয়ালাও খাতামাম মিন হাদিদ, বাড়িতে ফিরে গিয়ে দেখো যদিও লোহার আংটি থাকে সেই আংটিটা ওকে দিয়ে মোহর স্বরূপ দাও। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রসুল বললেন যে লোহার আংটি হলেও তুমি নিয়ে এসো, তাহলে তো আংটি পরা জায়েজ, লোহার আংটি পরা জায়েজ। কিন্তু ওলামারা বলছেন যে এটা বৈধ হওয়ার বা লোহার আংটি ব্যবহার হওয়া দলিল না, যে খুলতে বললেন তার মানে যে ব্যবহার করা যায় তা না, কারণ অন্যান্য হাদিসে লোহার আংটি ব্যবহার করতে নিষেধ করা হয়েছে এবং বলা হয়েছে যে লোহার আংটি হল জাহান্নামীদের কে অলংকার। অষ্টধাতু নির্মিত আংটি কোন রোগ বালা দূরীভূত করার জন্য ব্যবহার করা শিরিক। অনেকে দেখবেন স্বপ্নদোষ হচ্ছে, স্বপ্নদোষ বন্ধ হওয়ার জন্য আংটি ব্যবহার করে, তা অষ্টধাতুর মাদুলি বলে, ব্যবহার হয় ট্রেনে বাসে বিক্রি হয়, তো অনেকে মনে করে যে এটা দামি আংটি আর এটা ব্যবহার করলে পরে আমার স্বপ্নদোষ হবে না বা এই রোগ ভালো হবে, মাথা ব্যথা ভালো হবে, এই সেই, এই জন্য যদি কেউ ব্যবহার করে তো বৈধ নয়। পাথর বসানো আংটি পরা বৈধ, কিন্তু পাথরের কোন অমূলক তাসিরের কথা বিশ্বাস করা ঠিক না, যেমন নীলমণি পাথর এই, এটা ব্যবহার করলে শনি দূর হবে, ওই পাথর ব্যবহার করলে এই হবে, আপনারা টিভিতে দেখবেন অ্যাডভার্টাইজমেন্ট, অনেক রকমের অ্যাডভার্টাইজ দেওয়া থাকে, এই পাথর হলে এই হবে, কোন কথা সত্যি না, সব ফলস। যদি কেউ বিশ্বাস করে সে মুশরিক, শিরিক করে বসবে। আল্লাহ রসুল সাল্লামের আংটি কিন্তু সৌন্দর্যের জন্য ছিল না, সেটি ছিল তার সিলমোহর, একথা আগে বলা হয়েছে, তাই সিলমোহর যুক্ত আংটি ব্যবহার সুন্নত। পক্ষান্তরে কেবল সৌন্দর্যের জন্য আংটি ব্যবহার করা সুন্নত নয়, তবে তা অবৈধ বা নাজায়েজ না। যেমন ওই যে সাহাবীরা পড়েছিলেন সেগুলো তাদের সিলমোহর ছিল বলে প্রমাণ নাই, অতএব আংটি ব্যবহার করা যাবে সৌন্দর্যের জন্য। এবারে সংক্ষেপে আরো কিছু কথা বলে আমি শেষ করব। পায়ের লিবাস, মোজা ও জুতা, ইসলাম মুসলিমকে জুতা ব্যবহার করতে উদ্বুদ্ধ করে, যেহেতু জুতা পরে পথ চললে কোন সওয়ারির উপর চড়ে থাকার মতো পা নিরাপদে থাকে, পথ চলতেও আরাম লাগে, জুতা পরার আদব রয়েছে ইসলামে, তা হচ্ছে নিম্নরূপ, মানে যা বলবো তা। নম্বর এক, জুতা ও মোজা পরার সময় কোন পাটা আগে, ডান পাটা আগে পরবেন, খোলার সময় কোনটা আগে, বাম পাটা আগে। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদেরকে জুতা পড়লে সে যেন তার ডান পা থেকে শুরু করে এবং যখন খোলে তখন সে যেন বাম পা থেকে শুরু করে, যাতে ডান পায়ের জুতা আগে পরা হয় এবং শেষে খোলা হয়। প্রকাশ থাকে যে কোনো হিংস্র জন্তু মোজার ভিতরে লুকিয়ে থাকতে পারে, এই আশঙ্কায় তা ঝেড়ে পড়া উত্তম, তবে তা না ঝেড়ে পড়া নিষেধ হওয়ার হাদিস সহি না। জুতো তোমরা না ঝেড়ে পড়ো না, এরকম একটা হাদিস ছিল, সহি না। কিন্তু জুতোর ভিতরে কোন বিছে ভিতরে ঢুকে বসে আছে, হতে পারে না, পারে না, এই জন্য জুতোটা তুলে ঝেড়ে নিয়ে তারপরে আপনি পড়বেন, বিশেষ করে চপ্পল না, যেগুলো এই জুতো আর কি। জুতা পরার সময় যদি হাত লাগাতে হয় অথবা তার ফিতা বানতে হয় তাহলে পড়ে যাওয়ার ভয়ে বসে পড়ুন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাড়া হয়ে জুতা পড়তে নিষেধ করেছেন। এটা কথা অনেকে জিজ্ঞাসা করেন যে খাড়া হয়ে জুতো পড়তে নিষেধ কেন, আমাদের এগুলো তো আরামসে ঢুকে যায়, তাই না? কিন্তু সে যুগে এমন জুতো ছিল যেগুলো খাড়া হয়ে পড়তে অসুবিধা ছিল বা পড়ে যাওয়ার আশঙ্কা ছিল, এই জন্য বসে পড়তে বলা হয়েছে। নম্বর তিন, এক পায়ে জুতা দিয়ে পথ চলবেন না। আপনার একটা জুতা যদি খারাপ হয়ে যায় হাতে নিতে হয় তাহলে আর একটা পায়ে জুতা পরে থাকবেন না, ওটাও খুলে দুটো জুতোকে হাতে নিয়ে দুটো পায়ে খালি করে রাস্তা চলুন, এতে নিরাপত্তা ও স্বাস্থ্যগত কোন ক্ষতি থাকতে পারে, অন্যের চোখে অসভ্য দেখাতে পারে। তাছাড়া এক পায়ে জুতা নিয়ে চলে শয়তান, এক পায়ে জুতা নিয়ে চলে শয়তান চলে। অতএব পথ চলতে একটি জুতা নষ্ট হয়ে গেলে অপর জুতাটি পায়ে না রেখে উভয় জুতা হাতে নিয়ে পথ চলুন, এ ব্যাপারে একাধিক হাদিস আছে। চার, কখনো কখনো খালি পায়ে চলাও সুন্নত, কখনো কখনো খালি পায়ে পথ চলুন। আমাদের বিশেষ করে সবুজ ঘাসের উপরে, তাই না, কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে, দুর্বা কমল, দুর্বা ঘাস, কোমল মানে নরম, নরম ঘাস যেখানে চলতে গেলে তাতে নাকি উপকার আছে। অতএব পার্কে গেলে মাঠে গেলে পরে আপনি খালি পায়ে পথ চলুন। ফাদলা বিন উবাইদ যখন মিশর বা শামে আমির মুয়াবিয়ার নায়েব ছিলেন তখন এক সাহাবী মদিনা থেকে গিয়ে তাকে দেখলেন, তিনি আলু থালু বেশে অবস্থান করছেন। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার যে আমি আপনাকে আলু থালু বেশে দেখছি, অথচ আপনি দেশের আমির, দেশের নেতা, খলিফা, এরকম বেশ কেন? উত্তরে তিনি বললেন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অতিরিক্ত বিলাসিতা করতে নিষেধ করেছেন তাই আমি আলু থালু বেশে আছি। তিনি বললেন, কিন্তু আপনার পায়ে জুতা দেখছি না কেন, পায়ে জুতো থাকতে হবে। উত্তরে ফাজালা বললেন, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কখনো কখনো খালি পায়ে চলতে আদেশ করতেন, আল্লাহ আকবার, কখনো কখনো, অবশ্য আমরা বাইরের ভিতরে থাকলে খালি পায়ে চলি, তাই না? কথা হচ্ছে কি, বাইরে বাইরে কোথাও গেলে, বিশেষ করে যে বললাম ঘাস টাস থাকলে সেখানে খালি পায়ে চলা উত্তম। হ্যাঁ, খালি ময়দানে অথবা মাটির উপর নামাজ পড়লে এবং জুতো পরিষ্কার থাকলে জুতো পরেই নামাজ পড়া যায়, তাই না? অনেকে মনে করে জুতো পরে নামাজ পড়া যায় না, অনেকে মনে করে জুতো পরে তো আবার সালাম মোসাফা করা হয় না, জুতো খুলে দাঁড়িয়ে সালাম মোসাফা করে, যেমন ওরা জুতো খুলে দিয়ে তারপরে প্রণাম করে, তখন আমরাও জুতোটা মনে করি কি বেয়াদবি। অনেকে জুতো পরে খায় না, ভাবে কি জুতো পরে খাওয়া আমার, হ্যাঁ ওরা আবার লক্ষ্মী বলে, লক্ষ্মীর সাথে বেয়াদবি, তাই না, খাবারকে লক্ষ্মী বলে। তো এগুলো ওদের ধারণা, সেই ধারণাগুলো আমাদের মধ্যেও থেকে গেছে, যেহেতু আমাদেরও এক পুরুষরা কি ছিল, ওদেরই দলের ছিল, এই জন্য থেকে গেছে আর কি। তো সমস্যা হচ্ছে তাদের যে ট্রেডিশন আমাদের মাঝে এসে গেছে, এই জন্য আমরা এরকম মনে করি না, আমরা মনে করি জুতো পরেও নামাজ হবে, যদি জুতো কি থাকে, পরিষ্কার থাকে এবং মাটি হয়, আর সেখানে আপনার পায়ে দাঁড়াতে অসুবিধা, বিশেষ করে কাঁকড় মাটি ইত্যাদি, সেখানে আপনি জুতো পরে নামাজ পড়ুন। অবশ্য পবিত্র হলেও কার্পেট বিছানো বা মেঝে বিশিষ্ট মসজিদের ভিতরে নিয়ে গিয়ে মসজিদ নোংরা করবেন না। এমন সুন্দর কার্পেট বিছানো আছে মসজিদগুলোতে, আপনি জুতো নিয়ে চলে আসবেন, এতে কার্পেট কি হবে, নোংরা হবে, এতে না যে আপনার জুতো পরা যায় যাচ্ছে অথবা আপনি জুতো পরে ঢুকবেন, সেরকম করবেন না। নির্দিষ্ট জায়গায় রেখে নামাজ পড়ুন, চুরির ভয় হলে ব্যাগে নিয়ে কাছে রেখে নামাজ পড়ুন। ওই প্লাস্টিকের ব্যাগ যেমন হারাম শরীফে দেওয়া হয়, প্লাস্টিকের ব্যাগ রেখে আপনি সামনে পেছনে সাইডে যেখানে হোক রেখে নামাজ পড়ুন। এ হল মোটামুটি জুতো পরার আদব। আর একটা জুতো পরার আদব বলে দিই, যদি কোনো মসজিদে গিয়ে আপনার জুতো চুরি হয়ে যায় তো আপনি আপনার জায়গায় যে জুতো পাবেন সেই জুতো নিতে পারবেন না, পারবেন না, বলে আমারটা নিয়ে গেছে আমি আমি পরেরটা নিয়ে যাব, হ্যাঁ পারবেন, পারবেন না, তাই না? তার কারণ যেটা আপনি নিচ্ছেন সে তো আপনার জুতো নেয়নি, সে নিলে তো ওখানে থাকছে, সে আপনার গ্যারান্টি কি যে সেই নিয়েছে। এখন যারটা নিচ্ছেন আপনি সেটা আপনার নাও হতে পারে যে আপনার জুতো সে নিয়েছে, এই জন্য আপনি তার নিতে পারেন না শিওর হয়ে। আপনি যদি, হ্যাঁ মসজিদে অল্প লোক থাকে বিশেষ করে হারাম শরীফের অবস্থাগুলো দেখেন আপনারা, মক্কা মদিনায় এত এত জুতো এত এত নষ্ট হচ্ছে, তুলে ফেলে দিচ্ছে। লোকদেরকে বলা হয়েছে নির্দিষ্ট জায়গায় রাখো, কিন্তু যেখানে সেখানে রাখছে তুলে ফেলে দিচ্ছে। সেখানে অনেকে করে কি, ওই জায়গায় ছিল তুলে নিয়ে চলে এলো, এটা জায়েজ না, এটা জায়েজ না। আপনার যদি চলে গেছে তো আপনি কষ্ট করে আর দু পাঁচ রিয়াল দিয়ে আর জুতো কিনে নেন, আপনি অপরের জুতো তুলে নেবেন না। কারণ একজন চুরি করবে আর একজন শাস্তি ভোগ করবে তা হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা এই সমস্ত আদব মেনে চলতে পারি। ইসলামী জীবনধারার এই আদবগুলো খুবই সুন্দর, যদি কেউ মেনে চলে সে হবে আদর্শ মানব, সে হবে আপনার সুন্দর মানব, পূর্ণাঙ্গ মানব, যে মানবতার পরিচ্ছন্নতা সৌন্দর্য থাকা দরকার সেই সৌন্দর্য এসে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।